Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain. Aaj theke ek bochor age thik emoni dine emoni mashe apnaderke koyekti kotha bolechilam. Hoyto apnader mone nei কিন্তু আমার মনে আছে, যারা সেই মজলিসে ছিলেন তারা অবশ্যই স্মরণ করবেন যদি আমি স্মরণ করিয়ে দিই। এই যে মাস, এই মাসটার নাম কি? আরবি মাস রবিউল আউয়াল। আর ইংরেজি মাস, এই মাসটার নাম কি? ডিসেম্বর। এই দুই মাসের সমন্বয়ে আমাদের সামনে তিনটে জিনিস রয়েছে, যে তিনটে জিনিসে অনেক মুসলমান সম্পৃক্ত। অনেক মুসলমান বলতে বিদাতি হিদাতি সব শ্রেণীর মানুষ আছে। অনেক হিদাতি রাজনৈতিকভাবে করে অথবা করতে বাধ্য হয়, আর বিদাতিরা তাদের জাত স্বভাবে করে, বলার কিছু নেই। এই তিনটে জিনিস কি? প্রথমে হচ্ছে বারোই রবিউল আউয়াল, যেদিনে বিদাতিরা সবচেয়ে শ্রেষ্ঠ ঈদ পালন করে থাকে, সবচেয়ে শ্রেষ্ঠ ঈদ। ইসলামের ঈদ, রোজার ঈদ বা ঈদুল ফিতর ও ঈদুল আদহা, এই দুটো ঈদ না, এই দুই ঈদ অপেক্ষাও শ্রেষ্ঠ ঈদ আছে। কোথা থেকে আছে? তাদের মাথা থেকে। এই কথা আমি গত এক বছর আগে আলোচনা করেছিলাম, আজ আমি স্মরণ করিয়ে দেব সেই কথা। সামনে আসছে 25শে ডিসেম্বর। এই ডিসেম্বরে মানুষের এক জাতি আহলে কিতাব, তারা তাদের নবীর জন্মদিন পালন করে থাকে এবং বড়দিন মানিয়ে থাকে। এখন থেকে তার প্রস্তুতি চলছে, বিভিন্ন জায়গাতে তাদের মাহফিল, তাদের অনুষ্ঠান। এবং অনুষ্ঠান তো কেমন বোঝেন, বিজাতির অনুষ্ঠান মানেই হচ্ছে গান বাজনা, লাইটিং, ফাইটিং ইত্যাদি। আর তার ঠিক পাঁচ দিন পরেই আবার আসছে ফার্স্ট জানুয়ারি, তার মানে বছরের শেষ দিন এবং নতুন বছরের 1416 বর্ষাবরণ। এই বছর নতুন বছর বরণ করে তারা একটা অনুষ্ঠান করে থাকে, এবং সে অনুষ্ঠান অশ্লীল অনুষ্ঠান। দুঃখের বিষয় যে এই সকল অনুষ্ঠানে মুসলিমরাও যোগ দেয়, নেতা হিসাবে দেয় অথবা দিতে বাধ্য হয়, রাজনৈতিকভাবে তারা যোগদান করে অথবা করতে বাধ্য হয়। এই তিনটে কথা বলার আগে আমি চারটি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, মনে রাখবেন। আবার এক বছর পরে হয়তো স্মরণ করব, কিংবা মাঝেও স্মরণ হতে পারে, বারবার স্মরণ হতে পারে। নম্বর এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। কথাটা মনে রাখেন, আরবিটা মনে রাখা জরুরি না, মানেটা মনে রাখেন। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে তাদের দলভুক্ত। মনে থাকবে, যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে তাদের দলভুক্ত। আপনি যদি সৌদিদের অনুকরণ করেন, আপনি সৌদি, সৌদি না হলেও আপনি সৌদিদের মতো, আপনি মুসলিমদের অনুকরণ করেন, আপনি মুসলিম। আর আপনি যদি বিজাতির কোন জাতির অনুকরণ করেন তাহলে আপনি সেই বিজাতির একজন। মনে থাকবে এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট হল আমল কবুলের শর্ত। যে কোনো আমল করুন, ইবাদত করুন, কবুল হয় তৌহিদের ভিত্তিতে এবং দুটি শর্তে বা দুটি শর্ত সাপেক্ষে। তৌহিদ থাকবে তবে আপনার আমল গ্রহণ হবে, কোন নাস্তিকের আমল গ্রহণযোগ্য হবে না, কোন কাফেরের আমল, কোন মুশরিকের আমল গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না সে মোমিন হয়েছে। তাহলে সে শর্ত দুটি কি? নম্বর এক, ইখলাস মানে বিশুদ্ধতা, সেই আমল একমাত্র আল্লাহর জন্য করবেন। আর নম্বর দুই, তরিকায়ে মুহাম্মাদি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আর এটাই হচ্ছে কালেমায়ে শাহাদাতের নির্যাস, লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা আব্দুহু ওয়া রাসূলু। তার মানে আমি সাক্ষী দিচ্ছি, জানি না আপনি সাক্ষী দিয়েছেন কিনা, অনেকে মুসলিম কিন্তু আজ পর্যন্ত সাক্ষী দেয়নি, আর সাক্ষী দিয়েছে তো সে জানেও না যে আমি সাক্ষী দিয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই, উপাস্য নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, আর আমি এটাও সাক্ষী দিচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এখানে কালেমায়ে শাহাদাতে দুটো জিনিস, যে এক, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবেন না, সকল প্রকার ইবাদতের একমাত্র যোগ্যকে আল্লাহ, এটাই আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ। আর দু নম্বর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা মুহাম্মাদুন আব্দুহু ওয়া রাসূলুহু, মানে কোন কোন বর্ণনায় আব্দ শব্দটা বেশি আছে। কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর প্রেরিত দূত, রাসূল, রাসূল ঠিকই আছে, আর সেই সঙ্গে আব্দ। আব্দ মানে কি? মাবুদ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে এসেছেন, তিনি আল্লাহ না, তিনি আরশ হতে পথ ভুলিয়া এলো নবী মদিনায়। এটা আপনারা অনেক জায়গায় পড়েছেন, শুনেছেন, কিন্তু বিশ্বাস করেছেন? যদি বিশ্বাস করেন তাহলে আপনি আর খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নেই। যারা বলে যে যিশুই হচ্ছে গড, মুসলমানদের এক শ্রেণীর মুসলমান আছে যারা মনে করে যে আরশ হতে পথ ভুলিয়া এলো নবী মদিনায়, আর তার মানে আহমদের ওই মিমের পর্দা তুলে দেখলে মন দেখবি সীতা বিরাজ করে পাক নিরঞ্জন। আহমদের মিমের পর্দাটা তুলে দেন, কি হবে? আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই পয়েন্টের কথাগুলো মনে রাখবেন, কাজে লাগবে, আপনার জীবনে চলার পথে কাজে লাগবে এবং মানুষ তৈরি করার জন্য কাজে লাগবে, আপনার ফ্যামিলির, আপনার পরিবারের তরবিয়তের জন্য কাজে লাগবে। তারা মনে করে যিনি গুরু তিনি খোদা, এ তো মোহাম্মদকে খোদা মানা দূরের কথা, তারা গুরুকেও খোদা মনে করে। যেমন এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষের ভিতরেই ভগবান দেখতে পায়, কিন্তু স্রষ্টা সৃষ্টি আলাদা, মাবুদ আর আব্দ আলাদা। আব্দ মানে আবেদ, মাবুদ তিনি হচ্ছেন পূজ্য, পূজনীয়, যার ইবাদত করা হয়, আর আবেদ হচ্ছে পূজারী, যিনি পূজা করেন, যিনি ইবাদত করেন, উপাস্য করেন। তাহলে মুহাম্মদ পূজ্য নয়, পূজনীয় নয়, পূজিত নয়, তিনি হচ্ছেন পূজারি। অবশ্য পূজারী শব্দটা আমাদের নেই, আমাদের অভিধানে পূজারী শব্দ নেই, পূজা শব্দ নেই। আমাদের শব্দে কি? আমাদের অভিধানে আছে ইবাদত, উপাসনা বাংলায় বলা যায়, পূজা শব্দ আমাদের নেই। কিন্তু যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে এসেছিলেন সে যুগে পূজা হতো, আর বর্তমানেও পূজা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, এই জন্য আমাদেরকে পূজা শব্দ দিয়ে বুঝাতে হয়। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে সম্মানীয়, আল্লাহর প্রিয় দাস, কিন্তু একথা মনে রাখতে হবে তিনি দাস, একথা মনে রাখতে হবে তিনি আব্দ, একথা মনে রাখতে হবে তিনি আবেদ, তিনি মাবুদ না, কোন ক্রমেই মাবুদ না। সুতরাং যারা বলে ও যো আরশ পর মুস্তাবি থা খোদা হোকার উতর পড়া হয় মদিনা মে নবী বনকার, যারা বলে তারা মিথ্যুক, তারা অতিরঞ্জনকারী বিদাতি এবং মুশরিক। তাদের মতো মুশরিক, খ্রিস্টানদের মতো মুশরিক, যারা ঈসাকে, যিশুকে আল্লাহর বেটা বলল, আস্তে আস্তে বলল না স্বয়ং আল্লাহই হচ্ছে ঈসা বা যিশু, এই শ্রেণীর কথা তারা বলে বাড়াবাড়ি করতে লাগলো। তাহলে আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু বলে সাক্ষ্য দিলাম, এবং যখনই ইসলাম গ্রহণ করলাম তখন জানলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মান্য, তার মানে আল্লাহর ইবাদত করব এবং তার তরিকা অনুযায়ী, কার তরিকা অনুযায়ী ইবাদত করব, একমাত্র আল্লাহর ইবাদত করব এবং একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদত করব, তবে কবুল হবে। আর এটাও জানলাম যে তিনি হচ্ছেন আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, তিনি মাবুদ না, তিনি পূজনীয় না, তাকে সিজদা করা যাবে না, বরং সিজদার যোগ্য কে? আল্লাহ। যারা বলে আরশে আল্লাহ তাআলা নবীকে জায়গা দেবেন, দুঃখের বিষয় যে এক এক লোক এক এক মন, কবি নজরুলি, এটা নজরুলের কবিতা, আরশ হতে পথ ভুলিয়া এলো নবী মদিনা, এটা কার কবিতা? নজরুলের কবিতা। আবার ওই নজরুলই এক জায়গায় বলছেন যে আরশে আল্লাহ নবী মুহাম্মদকে নিজের পাশে জায়গা দেবেন, আরশে কালকে বললে যে যিনি আরশওয়ালা তিনি মুহাম্মদ, আজকে আবার আল্লাহ নিজের আরশের পাশে জায়গা দেবেন, এটা তাহলে দুরকম হয়ে গেল না? তাহলে আল্লাহ আলাদা, মুহাম্মদ আলাদা। আর আমরা এটাও বিশ্বাস করি না যে আল্লাহ তাআলা নিজের আসনে তার নবীকে জায়গা দেবেন, নবী যত বড়ই সম্মানিত হন কিন্তু তত বড় না যত বড় আল্লাহ। শুধু এটাই না, বিদাতীরা একথাও মনে করে মিরাজের রাত্রে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, জিবরিল এক জায়গায় গিয়ে বললেন জিবরিল মুহাম্মদ এই পর্যন্ত আমার শেষ, এবারে আপনার ব্যাপার, মুহাম্মদ কাছাকাছি হলেন আল্লাহর, সুম্মা দানা ফাতাদাল্লা, তারপর যাই হোক কাছাকাছি হয়ে আল্লাহ তাআলা আরশে আসতে বললেন, উঠতে বললেন আরশে, এবং বললেন আল্লাহ তাআলা নবী আপনি আপনার জুতো সহ এখানে আরশে উঠুন, মানে জুতো খুলতেও মানা করলেন, জুতো সহ আরশে উঠলেন। বুঝতে পারছেন অতিরঞ্জনের ব্যাপারটা? অতিরঞ্জনের ব্যাপার এমন হয়, আপনি যাকে ভালোবাসবেন ভালোবাসতে বাসতে তাকে আপনি অনেক উঁচুতে তুলতে পারেন, তার সবকিছু, তার ঘাম সুগন্ধময়, তার থুতু সুগন্ধময়, তার নাকের এই পোঁটা সুগন্ধময় বা সুখাদ্য, তারপর তার পেশাব পাক, তার পায়খানা পাক, তার পায়খানা খাওয়া যায় হালুয়ার সঙ্গে রুটির সঙ্গে খাওয়া, আপনি খেতে পারেন, আপনি বলতে পারেন, কিন্তু বাস্তব থেকে বহু দূরে। হিদাতি আলাদা জিনিস আর বিদাতি আলাদা জিনিস, বিদাতিরা অতিরঞ্জন করে কিন্তু অতিরঞ্জনের সীমা থাকা দরকার, অতিরঞ্জন করতে করতে আরশের পাশে জায়গা, তারপরে আবার বলল কি জুতো সহ আরশে উঠুন, আর শেষকালে তো যিনি মুহাম্মদ তিনি আল্লাহ, তারা তো একাকার করে দিল। বেশ, তাহলে তিন নম্বর পয়েন্টটা কি বললাম, যে আমল কবুলের, আপনি যে আমলটাই করবেন সেই কবুলের শর্ত হল কি, ভিত্তি হল তৌহিদ, আর শর্ত হল ইখলাস আর তরিকায়ে মুহাম্মাদি। যদি আপনি নিজের তরিকায় করেন, আপনার পীর সাহেবের তরিকায় করেন, আপনার গ্রামের ইমাম সাহেবের তরিকায় করেন, কিংবা আপনি আপনার দাদুপন্থী হন, দাদুদে দাদু বাপদাদার তরিকায় করেন, তাহলে আল্লাহর কাছে সেই আমল সেই ইবাদত কবুল হবে এটা ভাববেন না। নম্বর চার, ইবাদতের ক্ষেত্রে একটা জিনিসকে অন্য জিনিসের উপরে ক্যাশ করা যাবে না, ক্যাশ মানে অনুমান, অনুমান করা, তার মানে এটা যদি হয় তাহলে এটা হতে পারে, হ্যাঁ ক্যাশ সহি হলে ক্যাশ আছে অন্য ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে না। কিয়াস যদি সহি হয় তাহলে আলাদা কথা। ওলামারা বলছেন যেমন টাকা, কাগজের টাকা, এ জাকাত আছে না নেই? এ জাকাত আছে? আছে। দলিল আছে? আল্লাহর নবী টাকার জাকাত দিয়েছেন? বলছেন আজ দিয়েছেন, আল্লাহর নবীর যুগে টাকাই ছিল না। কি করে বলছেন যে আছে? ওলামারা কিয়াস করেছেন, আল্লাহর নবীর যুগে যে মুদ্রা চালু ছিল এটা মুদ্রা, এটা একটা মুদ্রা। আবার আপনাকে যে 1000 টাকা একটা নোট দেওয়া হলো এটা কাগজ, কিন্তু ওখানে লেখা আছে গ্যারান্টি 1000 টাকার সোনা কিন্তু আপনার এক জায়গায় আছে, আপনি যেখানে যাবেন সেখানে 1000 টাকা মূল্য পাবেন, সারা বিশ্বে যে কোনো জায়গায় যাবেন। কেন না? এই পরিমাণের সোনা স্বর্ণ বিশ্ব ব্যাংকে জমা আছে বা আপনার দেশের ব্যাংকে জমা আছে, টাকাটা এই কাগজটার মূল্য নেই কিন্তু কাগজের কাগজের মূল্যটা লেখা আছে, তার মানে স্বর্ণ। আল্লাহ নবীর যুগে স্বর্ণ ছিল মুদ্রা, আর সেই মুদ্রা হিসাবে টাকার জাকাত আছে, এই জন্য আমরা টাকাতেও জাকাত দিই। কিয়াস, কিয়াস যদি সহি হয় সমস্যা নেই, আর কিয়াস যদি সহি না হয়, কোন কিতাবে আছে রে ভাই হারাম বাজনা গান, গান যদি হারাম হলো তোমরা কেন সুর করে আজান দাও বলো, এ একটা কিয়াস। তার মানে আল্লাহ, এই যে সুর, তো সুর যদি হারাম হয় তো কি বলে, তোমরা আজান দিচ্ছ তখন সুর করছো, কোরআন পড়ছো তখন সুর করছো, আর আমরা গান করলে তখন বলছো হারাম। এ কিয়াস এক হলো, অনুমান এক হলো। তার মানে কোন, এবারে বলো, তোমরা বলছো মদ হারাম, মদ কেন হারাম হবে? মদ যদি হারাম হয় তো তোমরা দুধ খাও কেন বলো? তোমরা ওই যে দোকানে আসির খাচ্ছ, এখানে তো আবার ওটা কি বলে ওই যে বিয়ার, বিয়ার আমাদের দেশেও বিয়ার আছে, দেশেও বিয়ার আছে। এবারে আমাদের দেশের লোকেরা যদি এসে বলে যে আমার দেশে বিয়ার হারাম না, যেহেতু সৌদিতে তোমরা খাও তো এখানে কেন খাচ্ছ? কিয়াস এক হলো, অনুমান এক হলো না। কেন? ওই বিয়ার আর এই বিয়ার এক না, নাম এক কিন্তু কাজে এক না, অনুমান সহি না, ঠিক না। এবারে চলুন ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে অনুমান কেমন? একজন আমাকে বলছে হুজুর ফরজ নামাজের পর মোনাজাত বিদাত কেন? বললাম তার দলিল নেই এই জন্য বিদাত। ফরজ নামাজের পর যে জামাতি হাত তুলে মোনাজাত হয় এটা বিদাত। বলছে কেন বিদাত? বললাম দলিল নেই। বলছি তো আমরা তো রমজানে সবাই মিলে হাত তুলে কুনুতে দোয়া করি, এটা বিদাত নয়, এটা কেন বিদাত হলো? দলিল তার প্রমাণ কি? তার আপনি কি জবাবে বলবেন? বলবেন ওটার দলিল আছে আর এটার দলিল নেই। না ওখানে হলে এখানেও হবে। ব্যাস, কোরআন খানি করে আপনি কোরআন পড়লেন, কোরআন পড়ার পর মনে করুন খতমই করলেন, কোরআন খতম করে দিয়ে হাত তুলে আপনি মোনাজাত করছেন, আল্লাহ গো আমি তোমার নামে কোরআন খতম করলাম, এই কোরআন খতমের সওয়াবটা আমার আব্বার রুহের মাগফিরাত ফেরাতের জন্য বখশে দিলাম, আল্লাহ তুমি কবুল করো, চলবে? বলুন চলবে? কোরআন খতম করলাম, কোরআন খতম করার পরে বললাম আল্লাহ কোরআন খতমের যে সওয়াবটা আছে এই সওয়াবটা আমার মৃত আব্বার জন্য বা মৃত বা আব্বার রুহের মাগফিরাতের জন্য আমি বখশে দিলাম, চলবে? হবে সাহেব? অনেকে বলবে চলবে, কারণ অনেকে করে, অনেকে করে তাই চলবে। আর অনেকে না করলেও ওই যে কারি সাহেব হাবেজ সাহেবদেরকে ভাড়াতে ভাড়া নিয়ে আসে, নি করায়, নি শেষকালে ইসালে সওয়াব করে, তারা বখশে দেয়, একে বলে বখশে দেওয়া। ব্যাস, আপনি এক সময়ে চার রাকাত নামাজ পড়লেন, চার রাকাত নফল নামাজ পড়লেন, পড়ার পর বললেন আল্লাহ গো এই চার রাকাত নফল নামাজের যা সওয়াব আমার আব্বার নামে আমি বখশি দিলাম, তুমি কবুল করো, চলবে? কোনদিন পড়েছেন আপনারা? করেছেন আল্লাহ আব্বার নামে নামাজ পড়েছেন? আচ্ছা, কেন চলবে না? যদি কেউ মারা যায় তার নামে রোজা রাখা চলবে? যদি কেউ মারা যায় আমি একটা রোজা রাখলাম আমার আব্বার জন্য, চলবে? হ্যাঁ, চলবে না। কিন্তু আমার আব্বা যদি একটা রোজা কাজা রেখে মারা যায় তাহলে এটা চলবে ওটা চলবে না কেন? যদি আপনি কেয়াস করেন এটা চলবে ওটা চলবে না? যেমন ওরা বলছে কুনুতে যদি জামাতি দোয়া চলে এই যে আমরা মাঝে মাঝে হাত তুলে মোনাজাত করি, আজকে হলো না অবশ্য বৃষ্টির জন্য দোয়া করলে আমরা হাত তুলে মোনাজাত করি। এবার যখন বৃষ্টির জন্য হয় তখন হাত তুলি, আর বৃষ্টির জন্য যেমন আজকে দোয়া হলো, দোয়া হয়েছে না হয়নি? খতবা শেষে দোয়া হয়েছে না হয়নি? হয়েছে, লম্বা দোয়া হয়েছে, কিন্তু হাত তুলেছে কেউ? তুলেনি। কেন বলতে হলো? ওটা বৃষ্টির জন্য দোয়া করলে হাত তোলা হবে, আর এমনি দোয়া করলে হাত তোলা হবে না, কেন? এখানে প্রশ্ন আসবে আপনার। এই যে কেয়াস, মানুষ সবসময় অনুমান পছন্দ করে, তো সবসময় যদি আপনি অনুমান করেন তো সেই অনুমানটা কাজে দেবে না। কেন? নিজের নাড়ি ধরে অপরের চিকিৎসা করা যায় না, এটা হয় ওটা হবে না। রোজা এই সময়ে কাজা রেখে দেওয়া যাবে বা মিসকিন খাওয়ানো যাবে, নজরের রোজা হলে রাখতে হয়, আর রমজানের রোজা হলে কাফারা দিয়ে দিতে হয়। এবার আপনার আব্বা যদি মনে করুন নজর মেনেছিল যে আল্লাহ যদি আমার ছেলে সৌদি আরব যায় তো আমি তোমার রাস্তায় তিনটে রোজা রাখব, এরকম বলা যায় না? জায়েজ, জায়েজ, কিন্তু মাকরুহ। যদি, কারণ আল্লাহর সঙ্গে শর্তবাজি করছেন, যদি আমার ছেলে যায় তবে রাখবো, না হয় তো রোজাতে আমি নেই। হ্যাঁ, ঘুষ দেওয়া, এক প্রকার ঘুষ দেওয়া, তার মানে লোভ দেখানো, আল্লাহকে লোভ দেখিয়ে, তো এটা বিশাল খারাপ জিনিস। এটা এই জন্য বলা ওলামারা বলছেন মাকরুহ, এরকম শর্ত রেখে নজর মানা মাকরুহ। বেশ, যদি আপনি মানেন তাহলে জায়েজ না নাজায়েজ? জায়েজ। আর সেই রোজা রাখা কি? ওয়াজিব। তখন আপনাকে সেই রোজা রাখতেই হবে, না রাখলে চলবে তা না। আপনার ছেলে সত্যি সৌদি আরব চলে গেল, বাস সৌদি আরব চলে এলেন, হঠাৎ করে শুনলেন আপনার আব্বা হার্ট ফেল করেছে, মারা গেছে, এ তিনটি রোজা কি হবে? রাখতে হবে, এই রোজা তিনটে রাখতে হবে। কে রাখবে? আপনি, আপনি বড় ছেলে, আপনার জন্যই সে নজর মেনেছিল, অতএব আপনাকে রাখতে হবে, ঠিক আছে? আপনার আব্বা তিনটে রোজা কি দশটা রোজা মনে করুন, দশটা রোজা রমজানের শেষ দিকে কাজা করেছিল। কি জন্য কাজা করেছিল? অসুস্থ কিংবা মুসাফির, যাই হোক, দশটা রোজা আব্বা রাখতে পারেনি। তারপরে ঈদের পরে মাশাআল্লাহ সুস্থ হয়ে গেল, তো আব্বা ভাবছে যে রাখি, এই রয়ে বসে রাখবো, বা ঠান্ডার দিন আসুক তখন রেখে নেব, এখন তো লম্বা দিন, তো ঠান্ডার দিন আসুক, বেশ পিয়াসও লাগবে না আর দিনটাও ছোট, ঠিক আছে, এরকম বলে সমস্যা আছে? সমস্যা নেই, আপনার জন্য এটা জায়েজ। কিন্তু ঠান্ডার দিন আসতে আসতে আপনার আব্বাই ঠান্ডা হয়ে গেলেন, শেষ, মারা গেলেন। আপনি জানেন যে আপনার আব্বা দশটা রোজা রেখে মারা গেছেন, এবার আপনি কি করবেন? কি করবেন? এই দশটা রোজা আপনাকে রাখতে হবে না, এই দশটা রোজার মিসকিন খাওয়াতে হবে। এখানে একটা মশলা বলে রেখে দেব, আপনারা হয়তো আবার কারো ভুল বোঝাবুঝি হতে পারে। আপনার আব্বা বিশে রমজানে অজ্ঞান হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, এবং তার রোজা রাখার ক্ষমতা নেই, ঈদের আগে মারা গেলেন, দশটা রোজা বা নটা রোজা কাজা হয়ে গেল, মারা গেলেন। এই যে দশটা, নটা বা দশটা রোজা কাজা হয়ে গেল, এর জন্য কি করতে হবে? হ্যাঁ, না না, এই জন্য আমি বললাম যে বলে রেখে দিই, তিনি তো রোজা রাখার কাজা করার সুযোগই পাননি। তিনি সুস্থ হলে কাজা করতেন, আগেরটা কি বললাম, যে সুস্থ হয়ে গেলেন ঈদের পরে সময় পেলেন না, কিন্তু বললেন কি পৌষ মাসে রাখবো, শীতের দিনে রাখবো। এই যে রড হিল করার জন্য তার তরফ থেকে কি করতে হবে? কাজা করতে হবে। কিন্তু এ বাজারে সুযোগই পাইনি রোজা রাখার, না রমজানে রোজা রাখার সুযোগ পেয়েছে, আর না তারপরে কাজা করার সুযোগ পেয়েছে, অতএব তার মাপ, আল্লাহ তাআলা তাকে মাপ করবেন, এর জন্য কিছু করতে হবে না, এই দুটো কথা খেয়াল রাখবেন। বেশ, তাহলে কি হলো, যে আব্বা দশটা রোজা কাজা রেখে মারা গেছেন, কাজা করার সুযোগ পাওয়া সত্ত্বেও কাজা করেননি, মারা গেলেন, তার জন্য দশটা মিসকিন খাওয়াতে হবে। এখন আপনার আব্বা দশ দিন নামাজ পড়েননি, এত অসুস্থতা, দশ দিন নামাজ পড়েননি, নামাজ না পড়ে মারা গেলেন, এই নামাজগুলোর জন্য কি করতে হবে হুজুর? নামাজগুলো পড়ে দেওয়া যাবে? নামাজের কাজা নেই। মেয়েদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন রোজা কাজা করবে কিন্তু নামাজ কাজা করবে না, আল্লাহু আকবার, খালাস, নামাজের কাজা নেই। কিন্তু কাফফারা আছে না নেই? রোজাতে রোজা না রাখলে কাফফারা আছে, তো নামাজের কাফফারা আছে না নেই? ওয়াক্ত হিসাবে ক কেজি করে চাল লাগবে বলুন, এবারে আছে কাফারা নামাজে? কাফারা আছে যদি বলেন, রোজাতে আছে, এতেও আছে। হ্যাঁ, আপনার ব্রেন যদি আপনি চালান তাহলে ঠিকই আছে, কিন্তু শরীয়তের ব্যাপারে এখানে এই ব্রেনের চাকা অচল, চলবে না। এই জন্য বললাম ইবাদতের ক্ষেত্রে কেয়াস চলবে না। এখন নামাজের তাহলে কাফারা নেই, রোজার কাফারা আছে, নামাজের কাফারা নেই। আর আপনার আব্বার দশ দিনের নামাজ কাজা হবে কেন? এটা তো বিশাল ভুল। যার নামাজ কাজা হবে তার কাফফারা হলো একমাত্র কি? আদায় করা। মান নামা আন সালাতিন আও নাসিয়াহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা লা কাফফারাতা লাহা ইল্লা যালিক। যে ব্যক্তি নামাজ পড়তে ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে গেল, স্বাভাবিক, হতেই পারে, কিংবা ভুলে গেছে, এসেছে, এসে নামাজ পড়তে হবে, জামাত শেষ হয়ে গেছে, এখন হাজার ঠিক আছে পড়ে নেব, তারপরে কাজে কর্মে এদিক সেদিক ব্যস্ত হতে আর এশার নামাজটা পড়া হলো না, শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন, হতে পারে ভুলে গেছেন, কিন্তু যখনই ফজরের সময় উলাড়ি, কালকে তো এশার নামাজটা পড়া হয়নি, এখন কি করবেন আপনি? আগে এশার নামাজটা পড়তে হবে, তারপরে ফজরের জামাতে সামিল হবেন। তো এটাই হচ্ছে কাফফারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এছাড়া কোনো কাফফারা নেই। সুতরাং রোজার কাফফারা আছে, নামাজের কাফফারা নেই, আপনার কেয়াস চলবে না। মৃত ব্যক্তি যদি মারা যায়, মৃত ব্যক্তি যদি মারা যায় তাহলে তার জন্য দোয়া করা যায়, আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বলা যাবে না যাবে না? যাবে, দোয়া করা যাবে। আপনার মাশাআল্লাহ কামাই ভালো, বেতন ভালো, তো আপনি একশো টাকা একজন মিসকিনকে দিলেন আব্বার নামে, আব্বা মারা গেছেন, দশটা টাকা বা একশো টাকা আপনি মিসকিনকে দিলেন কার নামে? আব্বার নামে। সবটা কে পাবে? আব্বা পাবে, আপনিও পাবেন। আব্বার নামে যাবে না যাবে না? যাবে। যদি কেউ ওমরা করে আব্বার নামে, মৃত আব্বার নামে, মৃত মায়ের নামে যদি কেউ ওমরা করে, এই সবটা মা পাবে না পাবে না? আব্বা পাবে না পাবে না? হজ করলে পাবে? হজ ইবাদত, সেটা যাবে। সাদাকা দান করা ইবাদত, সেটা সব পাবে। তো কোরআন খানি করে যদি কোরআন বক্সে দিই তার সবটা পাবে না পাবে না? নামাজ পড়ে যদি নামাজের সবটা আমি বলি আব্বার জন্য, তাহলে হবে না হবে না? হবে না হবে না? হবে না। কেন হবে না? ওটা হলো, এটা হলো, হবে না কেন? যেহেতু ইবাদতে কেয়াস চলে না, এটাই মনে রাখবেন। আর এটার জন্য আমি পয়েন্টটা বলেছিলাম যে ইংরেজিতে যখন আপনি ছোট বাচ্চাদেরকে পড়ান, দেখেন মনে পড়ে কিনা, ছোট বাচ্চা পড়ান তখন আপনি এ বি সি ডি পড়াতে পড়াতে দুই অক্ষর বিশিষ্ট, তিন অক্ষর বিশিষ্ট বানান যখন শেখান, এন ইউটি নাট, বি ইউটি বাট ইত্যাদি পড়ান, তারপরে যখন পি ইউটি পুট বলেন তখন বাচ্চা বলে কেন বি ইউটি বাট হলো, পি ইউটি পাট হবে, পুট কেন হবে? মনে আছে কথাটা? এটা মনে রাখবেন, বি ইউটি বাট ছোট বাচ্চারা জ্ঞানে ক্যাচ করে, বি ইউটি বাট হলো পি ইউটি পাট হবে, পিউটি পুট কেন হবে? এই হচ্ছে ছোট বাচ্চাদের জ্ঞান, সুন্দর ক্যাচ, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু তখন আপনি জবাবটা কি দেবেন বলুন? মাস্টার মশাই, মাস্টার মশাই, আপনারা অনেক টিচার এ পড়ে টিউশনই পড়িয়েছেন, ছোট ছোট বাচ্চাদেরকে পড়িয়েছেন, বলুন কি জবাব দিয়েছেন? কি জবাব দেবেন বলুন? এখন বলুন কি জবাব দেবেন আপনি বাচ্চাকে? এছাড়া তো কিছুই উপায় নেই। হ্যাঁ, ওটা আসলে এইরকমই, ওটা সব বাচ্চা মানবে না, তা কেন হবে? ওখানে হলো, এখানে হতে হবে। তখন ওই যে বলতে হবে যে ভাষা প্রচলিত যখন হয়ে যায়, একটা ভাষা যখন প্রচলিত হয়ে যায় তখন ভাষাভাষীর লোকেরা যেভাবে বলে সেভাবেই বলতে হয়, তাই না? বলতে হবে। আপনি আপনার বাংলাতে বিভিন্ন রকম আছে, আপনি ভাষা যেভাবে উচ্চারণ করা হয়, হয়েছে যেভাবে শোনা যায় সেভাবে উচ্চারণ করতে হবে। এই জন্য আপনি দেখবেন যদি কোনো বিহারি বাঙালি বাংলা বলে তো আপনি ধরে নেবেন যে এ বাঙালি নয়, কেন বলুন তো? উচ্চারণে তারা এক বলবে না, তারা কি বলবে? এক, কারণ তারা এক বলে, তাদের ভাষা তারা এক বলে। আর আমাদের বাংলা যখন বলতে আসে তখন কি বলে? এক, একটা। আর তখনই বোঝা যায় যে আসল বাঙালি নয়। আমার কাছে অনেকে আসে বলে আমি কলকাতা, কলকাতা বাড়ি। তার মাশাআল্লাহ কলকাতা বাড়ি কোন জায়গা বলে ওই পার্ক সার্কাস, মাশাআল্লাহ। তো কদিন থেকে আছেন ওখানে? ভাষা বললি তখন আমি বোঝা যায় আমি বলিনি আপনি বোধহয় আসল বাড়ি বিহার বলে। জি হ্যাঁ হ্যাঁ, এটা স্বাভাবিক, বোঝা যাবে। কিন্তু ভাষা, ভাষাভাষী যেভাবে উচ্চারণ করে, এক এ ক এক হওয়া দরকার, তাই না? এক্কা গাড়ি আমরা বলি, এক্কা গাড়ি। এক্কা গাড়ি কাকে বলে? ওই যে ঘোড়ার গাড়ি, এক্কা। কিন্তু যখন এ ক তখন কি বলি? এক বলি না, এক বলি, তাই না? এই যে ভাষা, এখন যদি বাচ্চা প্রশ্ন করে ওখানে উচ্চারণ এই হলো, এখানে উচ্চারণ কেন হবে, এর উত্তর কিছুই নেই। যেহেতু ভাষা যেমন লোকেরা বলেছে, যেমন শোনা যায়, সেরকমই বলতে হবে। বাবা বিউটি বাট হয়েছে, এখানে পিউটি পুট হবে, এটাই মনে রাখতে হবে। তোমাকে আজীবন মনে রাখতে হবে ইংরেজি পড়ার সময়ে যে সব জায়গাতে বানান একরকম হলে উচ্চারণ একরকম হয় না, ঠিক আছে? এন আই টিই কি হয়? নাইট। বা এন আই জিএসটি, নাইট। কিন্তু কে এন আই এফ ই কি হয়? কেন, কে এটা কোথায় গেল? শ্বশুরবাড়ি কই, কে উচ্চারণ কই? তখন বলবো ওটা সাইলেন্ট। এগুলো আমাদের বাংলাতেও আছে, অনেক সাইলেন্ট আছে যেটা লিখতে আসে পড়তে আসে না, আরবিতেও আছে যেটা লিখতে আসে পড়তে আসে না। সুতরাং একটা কথা মনে রাখবেন, বিউটি বাদ হলে পিউটি পুট হয় না। ইবাদতের ক্ষেত্রে ঠিক এইরকমই, একটা এরকম হলে যে সেটাই হতে হবে তা কোনো জরুরি না। আর একটা পয়েন্টের কথা মনে পড়ে দেব, আর একটা পয়েন্টের কথা হল, হাজিপুকুরের দলিল দেখিয়ে গাজীপুকুর দখল করা যায় না, যাবে নাকি? আপনি আমার বাড়ির দলিল দেখিয়ে আপনার বাড়ি দখল করতে পারবেন? আমার বাড়ি দখল করতে হলে আপনার বাড়ি, আমার বাড়ির দলিল লাগবে, আপনার নামে হতে হবে। আর আপনার বাড়ির দলিল নিয়ে এসে যদি আমার বাড়িটা দখল করতে চান, কেউ মেনে নেবে না। সুতরাং এক জিনিসের দলিল দেখিয়ে অন্য জিনিস আপনি প্রমাণ করবেন, এটা হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কোরআনের কথা, কোরআনের কথা বলতে বলতে বলছেন, ওয়াবিজালিকা ফালিয়াফরাহু, আর এই নিয়ে তাদের আনন্দিত হওয়া উচিত। এরা অনুবাদ করেছে, এই নিয়ে তাদের আনন্দ উৎসব করা উচিত। দেখছেন দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? আনন্দিত হওয়া আর আনন্দ উৎসব করা দুটো কি এক জিনিস? আপনি উদাহরণ দেন, মনে করুন আপনার একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। অবশ্য অনেকে মেয়ে হলে চেহারা কালো হয়ে যায়, আনন্দ হয় না, কিন্তু আনন্দ উৎসব করা যাবে? আনন্দ উৎসব আপনি করতে পারেন, পার্টি করতে হবে, মেয়ে হয়েছে সবাই যখন বলছে তখন করতে হবে, আনন্দ উৎসব করা যাবে। কিন্তু আপনার মনের ভেতর আনন্দ নেই, ছেলে হয়েছে, ছেলে হয়ে আপনি আনন্দ, আপনি আনন্দিত, আপনি মনে মনে খুশ হয়েছেন। এবারে আনন্দ উৎসব কি? পাঁচজনকে দাওয়াত দিয়ে পাঁচ রকম খাবার তৈরি করে পার্টি করছেন, লোককে খাওয়াচ্ছেন, এটা উৎসব। তো আনন্দ করা বা আনন্দিত হওয়া আর আনন্দ উৎসব করা দুটো কি এক জিনিস? না। কোরআনের মানেতে ওয়াবিজালিকা ফালিয়াফরাহু, ফারাহা ইয়াফরাহু, ফারাহা ফারাহা ইয়াফরাহু ইয়াফরাহু, তার মানে তাদের আনন্দিত হওয়া উচিত বা আনন্দ করা উচিত বা খুশ হওয়া উচিত। ওরা অনুবাদ করেছে কি? এ নিয়ে তাদের আনন্দ উৎসব করা উচিত। আর ওয়াবিজালিকা, জালিকা দি ইশারা কি? ইশারা হবে আগে যে কথাগুলো আলোচিত হয়েছে, আর আগে কথাগুলো আলোচিত হয়েছে কোরআনের ব্যাপারে বলা হয়েছে। কোরআন, কোরআন নিয়ে আনন্দ হওয়া দরকার, ইসলাম নিয়ে আনন্দিত হওয়া দরকার। আর আমরা সবাই মুসলিম হিসাবে আমরা মনে মনে আনন্দ বোধ করি না করি না, সারা বিশ্বের অবশ্য দুটো দিক আছে, দুটো দিক আছে, সবাই আনন্দিত না। আপনি দেখবেন কোন মুসলমান হলেই কেউ যদি ইসলাম গ্রহণ করবে, ইসলাম মুসলমান কেন হলে, মুসলমানদের অবস্থা দেখছো না? এদিকে তাকিয়ে দেখো, উজ্জ্বল ভবিষ্যৎ। ইউরোপের দিকে তাকিয়ে দেখো, পশ্চিমের দিকে তাকিয়ে দেখো। তোমার যদি ধর্ম চেঞ্জ করা দরকারই ছিল, রিলিজিয়ন চেঞ্জ করবে তো ওদের গেলে না কেন, তারা উন্নত। আরে ভাই, ধর্ম চেঞ্জ করলে কেউ উন্নত হয় নাকি? ধর্ম চেঞ্জ করলে কেউ কি বিজ্ঞানী হয়ে যায় না? ধর্ম চেঞ্জ করলে কেউ বড়লোক হয়ে যায়? কিন্তু এই শ্রেণীর লোকেরা দুনিয়াদারি দৃষ্টিভঙ্গি, দুটো দৃষ্টিভঙ্গি কাজ করে বুঝলেন। এক হচ্ছে আপনি দেখবেন বিয়ে শাদি যাই বলুন, বিয়ে করার সময়ে মানুষের দুটো দৃষ্টি কাজ করে, এক দুনিয়াদারি আর এক হচ্ছে দিনদারি। আর এই দুনিয়াদারি দিনদারি দৃষ্টিভঙ্গি আপনি কোরআনের উদাহরণ পাবেন। কারণ যখন তার সাজসজ্জা বিশাল ধন সম্পদ জোগাড় করেছিল না, হ্যাঁ উটের পিঠে চাবি তালার চাবি বহন করা হতো, আল্লাহ আকবার, সেই কারণ যখন তার সৌন্দর্য নিয়ে বের হল তখন তার দিকে লোকে তাকিয়ে দেখতে লাগল, ফখরাজা আলা কওমিহি ফি জিনাতে, তারপরে ফাকাল আল্লাযিনা ইউরিদুনা আল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতালানা মিসলামা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাযিন আযীম। তারা বলতে লাগলো কি ভাগ্যবান, দেখ কারুন কত ভাগ্যবান, দেখ আয় হায় আফসোস যদি ওদের মতো আমার হতো বা আমাদের হতো। বুঝতে পারছেন, আপনার বাঙালি বাঙালি কাজ করছেন দেখছেন, আয় মাশাআল্লাহ লেগজেস গাড়ি নিয়ে সুন্দর গাড়ি নিয়ে যাচ্ছিস, আমার হতো। অবশ্য এখানেও একটা পার্থক্য আছে, একটা হচ্ছে কি যে ওরটা অ্যাক্সিডেন্ট হয়ে ধ্বংস হয়ে যাক আমার হোক, আর একটা হচ্ছে কি না ওর হয়েছে আমারও হোক, দুটোর মধ্যে পার্থক্য আছে না, দৃষ্টিভঙ্গি, একে বলে হিংসা। তো কারুনকে দেখে লোকে হিংসা করল না, বলল কি ওর যেমন হয়েছে আমাদেরও হতো, এটা কোন দৃষ্টিভঙ্গি? আল্লাহ তাআলা বলে দিয়েছেন কাল আল্লাযিনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জীবনকে প্রাধান্য দেয় তাদের বক্তব্য ছিল ইয়া লাইতালানা মিসলামা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাযিন আযীম, হায় আফসোস যদি আমাদের কারণের মতো হতো সে তো বিশাল ভাগ্যবান। যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, যারা প্রকৃত জ্ঞানী, তারা কি বলল, ওয়াইলাকুম সওয়াবুল্লাহ খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা, তোমরা কি বলছো, খারাপই হোক ধ্বংস হোক তোমাদের, এ কথা ঠিক না, বরং যারা ইমান এনেছে ইমান এনে নেক আমল করে তাদের জন্য উত্তম হল আল্লাহর সওয়াব। দুনিয়ায় তুমি হারলে বা জিতলে দেখার নয়, দুনিয়ায় তুমি গরিব না ধনী তা দেখার নয়, দুনিয়াতে তুমি সম্পদ পেলে আর না পেলে, সুখ পেলে শান্তি পেলে আর না পেলে দেখার নয়, আসল পাওয়া কোথায়, আসল প্রাপ্তি হল আখেরাতের। সেখানে যদি তুমি ধনী হতে পারো, এখানে তোমার জমিদার তুমি, 100 বিঘে 200 বিঘে 400 বিঘে 500 বিঘে 1,00,000 বিঘে সম্পত্তি আছে, কিন্তু জান্নাতের মধ্যে যদি হাফ কাটা জায়গা তোমার না থাকে তুমি মিসকিন, তুমি আজ সারা বিশ্বের বাদশাহ হতে পারো, তুমি দেশের বাদশাহ হতে পারো, কিন্তু দুনিয়া জান্নাতে গিয়ে যদি তোমার 1 কাটা জায়গা না থাকে তাহলে তুমি মিসকিন। এই হচ্ছে দুটো দৃষ্টিভঙ্গি, দুনিয়াদারি দৃষ্টিভঙ্গি আর দিনদারি দৃষ্টিভঙ্গি। সুতরাং দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে, দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। এই দৃষ্টিভঙ্গি দিয়ে যখনই আপনি কিছু মাপবেন, মাপকাঠি আপনার থাকা দরকার কি দিনদারি, দিনদারির মাপকাঠিতে সবকিছু মাপতে হবে। আর বললাম যে আপনি সবকিছুকে যখন গ্রহণ করবেন তখন কিসের ভিত্তিতে গ্রহণ করবেন, কোরআন ও সহিহ হাদিসের ভিত্তিতে গ্রহণ করবেন, কেয়াস করবেন না, এটা কেয়াস এটার উপরে কেয়াস ওটার উপরে কেয়াস না। কথা হলো কি, তাহলে আজকের কথা আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিলাম কয়েকটি কথা, আমাদের সময় শেষ হয়ে এসেছে। সেটা হলো যে যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে সে তাদেরই দলভুক্ত। নম্বর 2, আমল কবুল হওয়ার শর্ত হল দুটো, এক হচ্ছে ইখলাস, দ্বিতীয় হচ্ছে তরিকায়ে মুহাম্মাদি। নম্বর 3, বা বিইউটি বাট হলে পিইউটি পাট হওয়া জরুরি না, এইরকমই বলতে হবে পিইউটি পুট। 4 নম্বর বা 5 নম্বর হল যে হাজিপুকুরে দলিল দেখিয়ে গাজীপুকুর দখল করা যাবে না। আর একটা শেষ কথা বলে আমি সময় শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে কি, আপনারা বলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে যে দিন এসেছে আল্লাহর পক্ষ থেকে, সেই দিনটা পরিপূর্ণ। দেখেন এই বোতলটা দেখেন খেয়াল করে, কোথাও খালি আছে নেই? আর এটা খেয়াল করে দেখেন, দুটোর মধ্যে পার্থক্য আছে, এটাও পানি, এটাও পানির বোতল, একই দেখতেও একই, কিন্তু এটা কি ফুল আর এটা হচ্ছে কি হাফ বা তার থেকে বেশি, কিন্তু অপূর্ণ। আপনি বুকে হাত রেখে বলুন, মানে ইমানদারির সাথে বলুন, বিশ্বাস বিশ্বাস বিশ্বস্ততার সাথে বলুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন আনয়ন করেছেন সে দিন এইটার মতো না এটার মতো? পরিপূর্ণ। ডান হাতে নিতে ভালো হবে, আমার ডান হাতেরটা না বাম হাতেরটা? ডান হাতেরটা পরিপূর্ণ, এর মধ্যে কোনো খালি নেই। কিছু ভরা যাবে এতে? কিন্তু এতে ভরা যাবে। তাহলে এই কথা নিশ্চিত যে যে দিন এসেছে সে দিনের মধ্যে ভরার কিছুই নেই। যদি তাই হয় দলিল কি? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এখন যদি কেউ মনে করে যে দিন অপূর্ণ আছে, দিনের মধ্যে এটা নেই, এটা ঢোকাও, তাকে আপনি কি বলবেন? তাকে পাগলা গারদে পাঠাবেন নাকি আর অন্য কিছু বলবেন? হতেই পারে না। যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যুগে দিন ছিল না, সেটা আজকে দিন হতে পারে না। বাস এইটুকু কথা খালি স্মরণ করিয়ে দিলাম। আমি বলেছিলাম এক বছর আগে, অনেক কথা বলা হয়েছে, সে সিডিও আছে মিলাদুন নবীর উপরে, এই জন্য আর বারবার আপনাদেরকে বিরক্ত করবো না, শুধু পয়েন্টের কথাগুলো মনে করিয়ে দিলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন আমরা স্মরণ করি। তাহলে আগামীতে যে বারোই রবিউল আউয়ালে মিলাদুন নবী আসছে, আর সেই মিলাদুন নবী পালনের জন্য যে মানুষ সোচ্চার হয়েছে বা প্রস্তুতি নিচ্ছে, আপনার বাড়িতে আপনি খবর পৌঁছে দেন যে এটা বিদাত, কারণ এটা দিন নয়, যেহেতু এ দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে যাননি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মদিন পালন করে যাননি, সাহাবারা তার জন্মদিন পালন করেননি, আর তার জন্মদিন মৃত্যুদিন, মৃত্যুদিনও পালন করা ইসলামে নেই, কেউ পালন করেননি, তো আপনি কোত্থেকে করবেন? এ দিন হচ্ছে পরিপূর্ণ। অনেকে বলবে নির্দিষ্ট দিনে না করে অন্য দিন যদি করি, না অন্য দিনেও করেননি, তো আপনি তার জন্মদিনের ওই তারিখেই হোক কিংবা অন্য তারিখে হোক, আপনার জন্য জায়েজ না, করবেন না। আর অমুসলিমদের কোন পাল পর্বণ তাতেও অংশগ্রহণ করতে পারবেন না, তাদের পূজা, তাদের বড়দিন, তাদের, তাহলে পরে আপনি তাদেরই একজন গণ্য হবেন। আর নতুন বর্ষ, নতুন বছর বরণ করার যে উৎসব মানুষরা করে থাকে নাচ গান ইত্যাদির মাধ্যমে, সেটাও আপনি করবেন না, কারণ সেটাও হচ্ছে বিজাতির অনুকরণ। বরং মাস বরণ করুন, প্রত্যেক মাসকে আপনি বরণ করুন, আর সেই বরণ করার জন্য নতুন চাঁদ দেখে দোয়া বলুন। কি বলবেন? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়াসাহবিহি আজমাইন।